আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বর্তমান বিশ্বে যেভাবে নেট ছড়িয়ে গেছে মাকড়সার জালের মতো, আর সেই নেটের মাধ্যমে সবথেকে যে বড় খারাপিটা হচ্ছে সেটা কি জানেন? সেটা হচ্ছে নোংরা ছবি দেখা, নোংরা ছবি দর্শন। যে মানুষ জানত না, যে মানুষ বাড়িতে, যে মানুষের বাড়িতে টিভি নেই, যে মানুষ হলে গিয়ে সিনেমা দেখত না, সে এখন বেডে বসে বসে, বেডে শুয়ে শুয়ে দেখতেছে, বসে হ্যাঁ নিজের মোবাইল নিয়ে দেখছে। এমন নোংরা নোংরা ছবি, এমন খারাপ খারাপ ছবি যা মানে উচ্চারণ করা মুশকিল আছে। নিশ্চয়ই ইসলাম এটা পছন্দ করে না, এ কথা সবাই জানে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। পুরুষ এবং নারী উভয়কে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। দৃষ্টিকে সংযত করে মানে হারাম জিনিস না দেখে, এবং তাদের যৌন অঙ্গকে সাবধানে সংযত রাখে। দেখেন দৃষ্টি থেকেই কোথায় গেলেন? যৌন, তার মানে দৃষ্টি থেকেই শুরু হয়। আমরা সবাই জানি যে প্রেম ভালোবাসার শুরুটাই হচ্ছে দৃষ্টি। দৃষ্টি যেমনি তাকে ভালো লাগলো, আর ভালো লাগা থেকেই ভালোবাসা শুরু হয়ে গেল। এই জন্য দৃষ্টি অসংযত করো আর যৌনাঙ্গের হেফাজত করো, এটি তাদের জন্য অধিকতর পবিত্র। ওরা যা করে নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে ভালোই জানেন। আর ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্না মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না। মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থান রক্ষা করে। তাহলে দৃষ্টির সাথে লজ্জাস্থানের সম্পর্ক আছে, কারণ দৃষ্টির মাধ্যমে শুরু হয় ব্যভিচারের পথ, ব্যভিচারের দিকে নিয়ে যায়। আর দৃষ্টির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি আলীকে বলেছিলেন, ইয়া আলী লা তুতবি'ইন নাযরাতান নাযরাত ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখির। আলী, যদি কোনো মহিলার উপরে আচমকা নজর পড়ে যায় তাহলে দ্বিতীয়বার তার দিকে ফিরে তাকাইও না। প্রথমবার নজর দৃষ্টি তোমার জন্য জায়েজ, কিন্তু দ্বিতীয়বার তাকানো তোমার জন্য জায়েজ নয়। একটা কথা মনে রাখতে হবে, যদি বলেন হুজুর এটা তো সরাসরি, সরাসরি যেটা দেখা হারাম সেটা ছবিতে দেখাও হারাম, তাই না? উলঙ্গ নারী উলঙ্গ পুরুষ দেখা যদি সরাসরি হারাম হয়, সেটা কি কাগজে বা ফিল্মে দেখা জায়েজ হবে? কাগজের থেকে তো ফিল্মে বেশি, সেটা তো একভাবে মা সত্যি সত্যি যে নড়া সরা সব কিছুই করছে, এমন কি নোংরা মিলনের ছবিও মানুষে দেখে থাকে এবং এখন আম হয়ে গেছে। সুতরাং এই দর্শন, যে দর্শন শুধু একবার দেখলে দৃষ্টি ফিরিয়ে দেখতে নিষেধ, সেই দর্শন যদি এইভাবে নোংরা ছবিতে কেউ দেখে থাকে, দৃষ্টি ফেলে রাখে, তার কত বড় গুনাহ হতে পারে। শরীয়তের উক্ত নির্দেশ অমান্য করার ফলে অপরাধীদের, অপরাধীরা নিজেদের যে কি সর্বনাশ ডেকে আনে তা হয়তো অনেকে অনুমান করতে পারে না। বিশেষ করে সেক্স ও সেক্সি দৃশ্য দেখতে দেখতে কত বড় পাপ ঘটিয়ে বসায় এই অপরাধীরা, যারা যৌন সেক্স বিষয়ে ফিল্ম দেখে ইত্যাদি নোংরা ফিল্ম দেখে মহা ক্ষতি করে ফেলে নিজেদের শরীরে। দেখুন, নগ্ন ছবি দেখার ফলে মস্তিষ্কের সম্মুখ ভাগ নষ্ট হয়ে যায়, মাথায় আমাদের মগজ আছে না, এই মগজের সামনের ভাগটা নষ্ট হয়ে যায়। যৌন উত্তেজনামূলক নোংরা ফিল্ম দেখার অভ্যেস মাদকদ্রব্য সেবনের মতোই এক প্রকার ভিন্ন কদর্য অভ্যেস, এমন অভ্যেস হয়ে যায়। মানুষ যদি একবার মদ খায় তো বারবার মদ চায়, তাই না? নেশা হয়ে যায়। তেমনি নোংরা ছবি দেখা যার অভ্যেস হয়ে যায় মদ খাওয়ার মতো, সে না দেখে থাকতেই পারবে না। অনেক ভাই আমাকে টেলিফোন করে বলছেন, হুজুর তওবা করছি কিন্তু পারছি না, আবার হয়ে যাচ্ছে এই নোংরা ফিল্ম, বারবার সে দেখতে থাকে, মদ খাওয়ার মতো অভ্যেসে পরিণত হয়ে যায়। আর এর ফলে মস্তিষ্কের সম্মুখ ভাগ, ফ্রন্টাল লুপ যাকে বলে, নষ্ট হয়ে যায়। গবেষক গর্ডন এস ব্রেইন বলেন, আমার 20 বছর নোংরা ফিল্ম দর্শনের অভ্যাসীদের চিকিৎসা করতে গিয়ে লক্ষ্য করেছি, যৌন মিলনের ফিল্ম দেখার অভ্যাস মাদকদ্রব্য সেবনীয় অভ্যাসের মতো একটি প্রকৃত ব্যাধি। সেক্সি ফিল্ম দেখার অভ্যাস করার ফলে অপরাধীর দাম্পত্য জীবন ধ্বংস হয়ে যায়। সেক্সি ফিল্ম দেখতে দেখতে হয় স্ত্রী দেখে কিংবা স্বামী স্ত্রী উভয়ই দেখে, আর তার ফলে সন্দেহ, এক অপরকে সন্দেহ করে, কিংবা স্বামী স্বামী সেই সেক্সে হয় না অথবা স্ত্রী সেই সেক্সে হয় না, ফলে কি হয়, মতভেদ সৃষ্টি হয় অথবা পরকীয়াতে পড়ে, ফলে পরকীয়াতে পড়ার পরে সংসারটাই ধ্বংস হয়ে যায়। সেক্সি ফিল্ম দেখার অভ্যেস করার ফলে অপরাধী ব্যভিচারের মতো বড় পাপ ঘটায়, যখন এদিক ওদিক কিছু পাইলে তখন ব্যভিচার করবে, একথা স্বাভাবিক। যে অশ্লীল দৃশ্য দেখার ফলে দেহ মন উত্তপ্ত হয়ে ওঠে, ফলে হস্তমৈথুন বা অন্য কোন বিরল যৌনাচারে লিপ্ত হয়, একা একা হলে তখন বিরল যৌনাচারে লিপ্ত হয়, হস্তমৈথুন করে। তাদের তৃপ্তি না হলে সহমতাবলম্বী সঙ্গী পেলে ব্যভিচার অথবা সমকামের মাধ্যমে মনের আগুন নির্বাপিত করে ও নিজের যৌন ক্ষুধা নিবারণ করে এবং সেটা তার স্বাভাবিক চরিত্রে পরিণত হয়ে যায়। সেক্সি ফিল্ম দেখার অভ্যেস করার ফলে অপরাধী ধর্ষণের মতো বড় পাপ ঘটায়, যখন ব্যভিচার করার মতো কেউ পায় না, কারণ ওই যে মনে মনে মিল হবে তবে না খিল লাগবে, তো এরকম প্রেরণা তখন ধর্ষণ, ধর্ষণ মানে জবরদস্তি জোর করে কোন মহিলার উপরে হামলা চালায় ইত্যাদি। অনেক দর্শকই বাস্তব সুখ ও তৃপ্তি অনুভব করতে গিয়ে ব্যভিচারী হয়ে যায়, পরন্তু অনেক সময় সহমতাবলম্বী সঙ্গী না পেলে ধর্ষণের মতো আরো বড় অপরাধ করতে উদ্বুদ্ধ হয়। ডক্টর ভিক্টর বি ক্লাইন লিখেছেন, অশ্লীল ছবি দর্শনের চরিত্র বা দর্শকের চরিত্রে বিরল প্রকৃতি হয়ে ওঠে, সুতরাং বলাৎকার, ইভটিজিং, শিশু অপহরণ ইত্যাদির মধ্যে তার অপরাধ তার স্বাভাবিক আচরণ ধারণ করে, এসব অপরাধ সে করতে শুরু করে। সেক্সি ফিল্ম দেখার অভ্যেস করার ফলে অপরাধের স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। সেক্সি ফিল্ম দেখলে স্মৃতিশক্তি, যেমন আগেই বললাম, সামনে মস্তিষ্কের সামনে ভাগটা যদি নষ্টই হয়ে যায় তো করে থাকবে, স্মরণ শক্তি তার দুর্বল হয়ে যায়, পড়াশোনা তার ক্ষতি হয় এবং মুখস্থ শক্তি দুর্বল হয়ে যায়, আর বিশেষ করে যৌনাচার যেমন হস্তমৈথুন ইত্যাদি যারা বেশি ঘন ঘন করে তাদের দেখবেন স্মৃতি শক্তি ভালো থাকে না, পড়াশোনা ভালো হয় না ইত্যাদি। সেক্সি ফিল্ম দেখার অভ্যেস করার ফলে নাবালক শিশুদের ভবিষ্যৎ বরবাদ হয়ে যায়। আর আজকাল শিশুরাও দেখছে, স্কুলের ছাত্র মাদ্রাসার ছাত্র তারা এই মোবাইল বাবা কিনে দিয়েছে, বাবা বড় লোক আবার না দিলেও তো মুশকিল, আত্মহত্যা করছে, শিশু আত্মহত্যা করছে। মেয়ে তো বটেই, ছেলে এবং মেয়ে উভয় মোবাইল চাইছে, আবদার করছে, না দিলে আত্মহত্যা করছে, দিতে বাধ্য, আর দেওয়ার ফলে কি হচ্ছে, এইভাবে আপনার তার জীবনটাকে, শিশু জীবনটাকে নষ্ট করে ফেলছে সেক্সি ফিল্ম। সেক্সি ফিল্ম দেখার অভ্যেস করার ফলে অপরাধীর নানা রোগ সৃষ্টি হতে পারে। সম্প্রতি গবেষণায় জানা গেছে যে অশ্লীল যৌন মিলনের ছবি দেখার ফলে মানুষের নানা রোগ দেখা দিতে পারে, যেমন হরমোন সমস্যা, হৃদরোগ, ব্লাড প্রেশার ইত্যাদি। স্বামী স্ত্রী পরস্পরের নগ্ন দর্শন, নগ্ন দেহ দর্শন করলে কিন্তু সে ক্ষতি হয় না, অনেকে বলবে যে তার তো নোংরা ফিল্ম দেখলে পরে যদি এই হয় তাহলে স্বামী স্ত্রীর স্ত্রী স্বামীর দেখতে পারে না, পারে না, সেটা আলাদা কথা, সেটা তো হালাল বৈধ উপায়ে বিজ্ঞান স্বীকার করেছে, স্বামী স্ত্রীর একে অপরের দেখলে সেই সমস্যাটা হয় না, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হুল্লা লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহু। সুতরাং যারা এই নোংরা জিনিস দেখতে অভ্যস্ত তারা স্বামী স্ত্রীতে দেখা দেখি করুক, বাকি অন্যের দেখার চেষ্টা না করুক, না হয় তার জীবন বরবাদ হয়ে যাবে, এক তো দিন বরবাদ হলো, চরিত্র বরবাদ হলো, সামাজিক ভাবে সে একবারে হয়ে যাবে এবং তাকে সে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যে আখেরাতে গিয়ে জবাবদিহি সে করতে পারবে না, ফলে জাহান্নামের পথ সে বেছে নিচ্ছে। ব্যভিচারের পথ তো আপনারা জানেন, দুনিয়াতেই শাস্তি হচ্ছে, বিবাহিত অবস্থায় ব্যভিচার করলে কি হবে, তাকে শেষ করা হবে, আর অবিবাহিত অবস্থায় 100 চাবুক মেরে তাকে দেশ থেকে বিতরণ করা হবে, আর কিয়ামতে উলঙ্গ অবস্থায় নারী পুরুষ এইভাবে ঘোরাফেরা করবে ব্যভিচার করলে পরে। আর এই ব্যভিচারের প্রথম পথ কি, এই নোংরা জিনিস দেখা, সেক্সি জিনিস দেখা, নোংরা ফিল্ম দেখা ইত্যাদি। আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই নোংরা জিনিস থেকে দূরে থাকতে পারি। এখন ব্যাপক হয়ে গেছে, যেখানে সেখানে একটু যান দেখবেন কি দেখছে, ঘট করে লুকিয়ে নিচ্ছে অথবা বব করে দিচ্ছে, তার মানে কি, হ্যাঁ দালমে কুচকালা হয় কিছু দেখছিল, সেটা দেখছিল ওটা কি নোংরা জিনিস। তো এইভাবে এখন ঘরের কোনায় কোনায় এসব চলছে, স্বামী স্ত্রীকে দেখায় না, স্ত্রী স্বামীকে দেখায় না, লুকিয়ে লুকিয়ে চলছে। আর ছেলেরা তো বটেই, স্কুলে কলেজে সব জায়গাতে অবস্থা, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান এই সমাজকে। দেখুন একটা কথা বলি, যদি আপনি এই সব জিনিস যে আসছে আটকাতে না পারেন তাহলে কমসে কম আপনি নিজে সাবধান হন। একটা কথায় আছে, যদি আকাশে উড়ন্ত চিলকে বাধা দিতে না পারো, যে আকাশে যাতে না উড়ে বাধা দিতে পারবে না, তো কমসে কম এটা তো পারবে, তোমার মাথায় চুলে এসে যেন, তোমার মাথার চুলে এসে যেন বাসা না বাঁধে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।